তো ভাই ও বন্ধু, এত সময় আপনারা শ্রবণ করছিলেন কবি মঈনুদ্দীন সাহেবের কলমে লেখা এবছরের আকর্ষণীয় অ্যালবামের সুন্দর সুন্দর নথিয়া কালাম ও গজল। জি হ্যাঁ, এখন আসুন জেনে নিই কবি ও শিল্পীগণের মোবাইল নাম্বার ও তাদের ঠিকানা। কবি ও শিল্পী এমনি মঈনুদ্দীন সাহেব, ঠিকানা কৃষ্ণনগর বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা, মোবাইল নাম্বার 9732434085। শিল্পী এমডি আম্মাদুল্লাহ সাহেব, পূর্ব ভাঙনখালি কলতলা দক্ষিণ চব্বিশ পরগনা, মোবাইল নাম্বার 9647675838। 2017 সালের নূতন নূতন গজল সংগ্রহের জন্য আমাদের ওয়েবসাইটে সার্চ করুন www.anibas.in এবং ক্যাসেটটির ঘোষণায় ও রেকর্ডিংয়ে আমি মিজানুর রহমান, মোবাইল নাম্বার 9333575657। সকলে দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।